বাংলা মানবতা সমাধান। আলহামদুলিল্লাহ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যের সাথে ভালো আচরণের আদেশ প্রদান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান চরিত্রের অধিকারী করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বিষয়বস্তু হচ্ছে আজকে সন্তান সন্ততির প্রতিপালন সম্পর্কে। আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিম থেকে একটি আয়াত পাঠ করেছি, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 159। মহান আল্লাহ ইরশাদ করেছেন এতে যে, ফাবিমা রহমাতি মিনাল্লাহ লিনতালাহুম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুগ্রহ পূর্বক, আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে তাদের সাথে নম্র ব্যবহারকারী হয়েছেন। তাহলে কোন মানুষ যে নম্র ব্যবহারের অধিকারী হবে, নম্র চরিত্র পেশ করবে, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দান। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন যখন মানুষ চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে এই নম্র আচার আচরণ দান করে থাকেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব, আর আপনি যদি কর্কশভাষী হতেন, আর অন্তরের দিক থেকে যদি আপনি নিষ্ঠুর হতেন, আপনার অন্তর যদি শক্ত হইত, তাহলে লান ফাযু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে লোকেরা পলায়ন করত, আপনাকে ছেড়ে দিয়ে কেটে পড়ত। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নম্রভাষী হতে বলেছেন, কর্কশভাষী হতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যদি নম্রভাষী হই তাহলে লোকেরা আমাদের কাছে ঘনিয়ে আসবে, আর যদি আমরা কর্কশভাষী হই তাহলে আমাদেরকে ছেড়ে লোকেরা কেটে পড়বে। তারপরে আল্লাহ পাক বলছেন যে, অন্তরের দিক দিয়ে তুমি নিষ্ঠুর হইও না, শক্ত হইও না, বরং নরম অন্তরের মানুষ হও, তাহলে লোকেরা তোমাকে ভালোবাসবে, তুমি অন্যদেরকে ভালোবাসবে, তোমাকে অন্যরা ভালোবাসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো লোকের জন্য, কঠিন করে দিও না কোন জিনিসকে, আর ওয়াবশশিরু ওয়ালা তুনাফফিরু, আর মানুষকে সুসংবাদ দাও, তাদেরকে তোমরা ঘৃণা ছড়াইও না, তাদেরকে দূরে করিও না, তাদের অন্তরে ঘৃণা জন্মে দিও না। সম্মানিত ভাইরা, ছেলে মেয়েদের সাথে আপনি যে আচরণ করছেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন, ছেলে মেয়েদের সাথে যদি নম্র ব্যবহার করেন তাহলে আপনার কোলে এসে বসতে যাবে, আপনার পাশে এসে ঘনিয়ে বসবে। ছেলে মেয়ের সাথে যদি আপনি কর্কশভাষী হন তাহলে আপনাকে দরজায় নক করতে দেখে, যেমন আপনি দরজায় এসছেন, কোন ঘরে যে লুকাবে আপনি টের পাবেন না। তাহলে এই রকম দৃশ্য যদি দেখেন যে আপনাকে দেখলে ছেলে মেয়েরা লুকিয়ে যায়, তাহলে ভালো করে বুঝতে পারছেন যে আপনার চরিত্রে ত্রুটি রয়েছে, যার সংশোধনের প্রয়োজন রয়েছে। আপনি ছেলে মেয়েদেরকে কিছু দেওয়ার মতো যোগ্যতা রাখেন না, সুতরাং আপনি নিজের মধ্যে যোগ্যতা তৈরি করার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কথা তুলে ধরেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে, ফাফু আনহুম, সুতরাং তাদেরকে মার্জনা করে দাও, যদি ভুল ত্রুটি করে তাহলে মার্জনা করিও। প্রত্যেকটি ভুলের ক্ষেত্রে আমরা যদি কোনো ব্যক্তিকে ধরি তাহলে কেউ মুক্তি পাবে না, এমনকি আপনাকেও যদি কেউ পদে পদে ধরার চেষ্টা করে, আপনার ভুল যদি তুলে ধরার চেষ্টা করে তাহলে আপনিও মুক্তি পাবেন না, রেহাই পাবেন না। সুতরাং আপনি মাফ করতে শেখেন, ক্ষমা করতে শেখেন, আপনি দৃষ্টিকে একটু অন্যদিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ছোটখাটো ভুল ভ্রান্তি হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি শক্ত ভূমিকা নেবেন না, বরং নম্র ব্যবহার করবেন, মার্জনা করার চেষ্টা করবেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মার্জনা কামনা করুন। সম্মানিত ভাইরা, ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনি এই আচরণ আপনি অবলম্বন করবেন, যদি কোনো ক্ষেত্রে ভুল করে তাহলে গালাগালি না করে। অনেকে গালি গালাজ দিয়ে থাকে, অকথ্য নোংরা ভাষা ছেলে মেয়েদেরকে বলে থাকে, ওইগুলি তখন ছোট ছোট ছেলেরা মুখস্থ করে যে আমার বাবা তো এইভাবে গালি দেয়, সুতরাং আমি বড় ভাই হিসাবে ছোট ভাই বোনকে এইভাবে গালি দেব। এই চরিত্র শিখে আমার বাবা আমার মা এইভাবে গালি দেয়, সুতরাং এগুলি শিখে পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদেরকে এইভাবে আমরা গালি দেব, কারণ এটা বাবা মায়ের কাছ থেকে শিখেছি। আপনি কি চান যে আপনার ছেলে মেয়েরা ওই রকমই খারাপ ভাষা বলুক, নোংরা ভাষা ব্যবহার করুক, আর কাউকে গালি গালাজ করুক, আর ঝগড়া বিবাদ সৃষ্টি করুক? সম্মানিত ভাতৃমণ্ডলী, অনেক সময় না চাইলেও আপনার চরিত্র বলে যে না আপনি এইরকমই শিক্ষা দেন। সুতরাং নিজের চরিত্র গঠন করার চেষ্টা করবেন এবং ছেলে মেয়েদেরকে নম্র ভাষায় কথা বলবেন, ভালো কথা বলবেন। আল্লাহ বলছেন ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাও, তাহলে আপনি বলবেন গফার আল্লাহ লাক, আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে হিদায়ত করুক, আল্লাহ তোমাকে সুমতি দান করুক। এইভাবে ভালো দোয়া ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এক শ্রেণীর মহিলারা আমাদের সমাজে ছেলে মেয়েরা কোনো একটি ভুল করলে এমন বদদোয়া দেয়, এমন অভিশাপ দেয় যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, তুই মরে যা, তোর ঠিক হয়েছে, শাস্তি হয়েছে, এই ধরনের কথা বলে আপনি কোনো লাভ পাবেন না, না ইহ জগতে কিছু লাভ পাবেন, না পরজগতে লাভ পাবেন, না আপনার ছেলে মেয়েদের চরিত্র গঠন হবে, বরং বিদ্রোহী হবে যে আমার মা তোমাকে অভিশাপ দেয় যখন তখন, আমার মা তো বলে যে আমি মরে গেলেই খুশি। তাহলে আপনার কাছ থেকে কিছু শিখার আশা রাখবে না, বরং চরিত্র নষ্ট হবে আপনার ছেলে মেয়েদের। সম্মানিত ভাতৃমণ্ডলী, ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে ভালো দোয়া দিতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমরি, ছেলে মেয়েরা একটু বড় হয়েছে, 15 বছর, 16 বছর, 18 বছর বয়স হয়েছে, 20 বছর, 22 বছর বয়স হয়েছে, তাদের সাথে পরামর্শ করুন। এক শ্রেণীর বাবা মারা আছে, মনে করে যে আমি ছেলেদের কাছে পরামর্শ নেব, এটি আমার দুর্বলতার পরিচয়, ছেলেদেরকে কিছু বলবো আর বোঝাপড়া করব, তাহলে আমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। এই এক রকমের মূর্খ বাবা মা, আল্লাহ পাক তাদেরকে যেন সুমতি দান করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আপনার সাহাবাই কেরামদের সাথে পরামর্শ করুন, ওয়াশাউরহুম ফিল আমরি। রাসূলুল্লাহ সাল্লামের কাছে ওহি আসছে আর তাকে আদেশ করা হচ্ছে যে সাথী সঙ্গীদের কাছ থেকে, সাহাবাই কেরামদের কাছ থেকে পরামর্শ নেন। তাহলে আপনি বাবা হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবেন, এতে কোনো দোষের কথা হলো, বরং এতে আপনি সহযোগিতা পাবেন। যারা পরামর্শ দেয়, পরামর্শ নেওয়ার পরে কোনো সিদ্ধান্ত নেন আর যদি কাজ করেন, তারপরে যদি সেই কাজে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে সকলে সাথ দেবে। পক্ষান্তরে একা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করেন, কারো পরামর্শ না নিয়ে, তাহলে কেউ আপনার সহযোগিতা করবে না, বরং উল্টো সমালোচনা করবে যে কাজ করা ঢং নাই, কোনো কথা বুঝে না, নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতা করে, যার ফলে এগুলি হয়েছে। এই কথাগুলি ছেলে মেয়েরা বলতে শিখবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, ছেলে মেয়েদের সাথে নম্র ব্যবহার করতে হবে এবং তাদেরকে আদর স্নেহ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী রিওয়ায়েতে রয়েছে যে একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার প্রিয় নাতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুমন দিলেন, কাব্বালা হুসাইনান। এই চুমন দেওয়ার সময় আকরা বিন হাবেস বলে একজন বেদুইন সাহাবি নবী করিম সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। এই দৃশ্য দেখে এই বেদুইন সাহাবি আশ্চর্য হলেন, কারণ বেদুইনদের চরিত্র হচ্ছে নিষ্ঠুর চরিত্র, কর্কশভাষী, তারা ওই সভ্যতা শিখেনি, কাছে থাকেনি মানুষের, যার ফলে ছেলে মেয়েদের আদর স্নেহ করাকে নিজের দুর্বলতা মনে করত আরব বেদুইনরা, বিশেষ করে প্রাচীন যুগে। তো নবী করিম সাল্লামের এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন ছেলে আছে, মা কাব্বালতু ওয়াহিদা মিনহুম, আমি আমার জীবনে কোনো একটি কখনো চুমন দিনি, কখনো আদর করি না, চুমন দেব আদর করব, তার মানে এটি আমার দুর্বলতা, এই ধরনের ধারণা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনকে হিদায়ত করার জন্য বলছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যেই ব্যক্তি ছেলে মেয়েদের উপর দয়াশীল হয় না, আদর স্নেহ করে না, আল্লাহ তার উপর দয়াবান হন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা, আমার উম্মতের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসে না, দয়া করে না এবং বড়দের শ্রদ্ধা সম্মান করে না। তাহলে আপনি ছেলে মেয়েদের সামনে বড়দের শ্রদ্ধা সম্মান করবেন, এই বিষয়টি মনে রাখবেন। আপনি আপনার ছেলে মেয়ের সামনে আপনার মাকে যদি শাসানি দেন, ধমক দেন, আপনার বাবাকে যদি নাই অন্যায় বলেন, তাহলে আপনার ছেলে এগুলি মুখস্থ রেখেছে। কামা তাদিনো তো দানো, যেমন কর্ম তেমন ফল হবে। এবং বড় হয়ে আপনার ছেলেরা ভাববে যে এককালে দেখেছি যখন আমার বাবা বড় শক্তিশালী ছিল আর দাদা দাদি কমজোর দুর্বল হয়ে গেছিলেন, তাদেরকে খুব ধমক দিয়ে কথা বলতেন আমার আব্বা আম্মা এবং তাদেরকে শাসানিমূলক কথা বলতেন, তারা ওইভাবে আপনার সাথে আচরণ করবে। সম্মানিত ভাইরা, এই জন্য বড়দের সম্মান করবেন আপনার ছেলে মেয়েদের সামনে এবং ছোটদেরকে স্নেহ করবেন, কখনো মারধরের রাস্তা অবলম্বন করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই লোকদেরকে যারা স্ত্রীদেরকে মারে, অনেক মূর্খ লোকেরা স্ত্রীদের মারধর করে এবং ছেলে মেয়েদের সামনে মারধর করে, এই চরিত্রই যদি আপনি দেখান আপনার ছেলে মেয়েদেরকে, তাহলে আপনার ছেলে মেয়েরা শিখবে যে স্ত্রীকে মারতে হয়। সুতরাং বিয়ে করে ওই মারধর করবে আপনার ছেলেও আপনার বৌমাকে। সুতরাং আপনি পারিবারিক দিক থেকেও কোনো শান্তিতে থাকবেন না। সম্মানিত ভাইরা, মনে রাখবেন যে আপনি যেই চরিত্র পেশ করবেন ছেলে মেয়েদের সামনে, সেই চরিত্র আপনার কাছ থেকে শিখবে। যেই চরিত্রের আশা আকাঙ্ক্ষা রাখেন ছেলে মেয়েদের কাছে, সেই রকম উত্তম চরিত্র আপনি ছেলে মেয়েদের সামনে পেশ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনি এমন কোন চরিত্র পেশ করবেন না যেটি গ্রহণ করে আপনার ছেলের চরিত্র নষ্ট হয়। একবার আব্দুল্লাহ বিন আমের বলছেন যে আমার মা আমি ছোট ছেলের ডাকছে, মুষ্টিটা বেঁধে আমাকে ডাকছে যে তাল উতিকা, এসো তোমাকে কিছু দেব। তখন আমি এগিয়ে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তাকে কি দেওয়ার উদ্দেশ্য করেছিলে। তখন আমার মা বলল যে উতি হে তামারাতান, তাকে একটি খেজুর দেওয়ার উদ্দেশ্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ওই বাড়িতেই ছিলেন, বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুমি যদি মিছামিছি তাকে মুষ্টি বেঁধে দেখাতে আর এই খেজুর দেওয়ার উদ্দেশ্য যদি না থাকতো, লা কুতিবাত আলাইকা কাযিবা, তাহলে তোমার আমলনামায় একটি মিথ্যা বলা লেখা হইতো এবং এর জবাবদিহি করতে হতো। ছোট্ট ছেলেকে মিছামিছি এসে এসো তোমাকে একটা ভালো জিনিস দেবো, তোমাকে একটা উপহার দেবো, অথচ কিছুই দিলেন না, আর তারপরে এইভাবে আপনি ধোকা দিলেন, এই বিষয়গুলি তার মগজে বসে যাবে এবং সে শিখে নেবে এইরকম ধোকা দিতে হয়। তারও চরিত্র নষ্ট করলেন আর আপনি গুনাহগার হলেন, আপনার আমলনামা খারাপ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ছেলে মেয়েদের ইসলামের আলোকে প্রতিপালনের তৌফিক দান করেন। এখানে আপনাদেরকে সামান্য কিছুক্ষণের বিরতি দিচ্ছি, তারপর আবার আমাদের বিষয় সম্পূর্ণ করার জন্য আমি ফিরে আসছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। My life and my death are all for Allah, sustainer of the world. Dekho chamatkar shishura কাল সন্ধ্যা 7টায় আপন সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। আদর্শ পরিবার কেমন হবে? মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে, মন্দ কাজের নিষেধ করে। জান্নাত যাবার কি উপায়? তাহাজ্জুদ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না, পিতা মাতাকে উপেক্ষা করে। শিরক সবচেয়ে বড় গুনাহ। গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শিরক, কোন দিবস পালন করা শিরক, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শিরক। আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনার অনেক অনেক শুকরিয়া যে আপনি ধৈর্য ধারণ করলেন। সুতরাং আবার আমার বিষয় সম্পন্ন করার জন্য ফিরে আসি বিষয়ের দিকে। সন্তানদের প্রতিপালনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সন্তানদের চরিত্র গঠনের আমাদের চেষ্টা করতে হবে সার্বিক দিক থেকে। তার মধ্যে একটি দিক হচ্ছে যে ছেলে মেয়েরা কিভাবে ঘুমাবে, এই ঘুমাবার যে শরীয়তি নীতিমালা রয়েছে সেগুলি শিখাবেন। ঘুমাবার ক্ষেত্রে অনেক ছেলেদেরকে দেখা যায় যে পেটের ভরে, বুকের ভরে ঘুমিয়ে থাকে, আর বুকের ভরে ঘুমিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে ঘুমের ক্ষেত্রে ছেলেমেয়েরা কেমন ভাবে ঘুমায় এদিকেও আপনি লক্ষ্য রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে একবার দেখলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দেখলেন যে কোনো এক জায়গায় ঘুমিয়ে আছে বুকের ভরে। বললেন আবু জারকে যে আবু জার দেখো, ইন্না হাযিহি যাযাতু আহলিন নার, এই যে শোয়াটি রয়েছে এই শোয়া এমন শোয়া যে শোয়া হচ্ছে জাহান্নামীদের শোয়া। জাহান্নামীরা এইভাবে জাহান্নামে মুখের ভরে বুকের ভরে উপুর হয়ে পড়ে থাকবে। সুতরাং বুকের ভর দিয়ে উপুর হয়ে শোয়া এটি আপত্তিকর বিষয়, ছেলে মেয়েদেরকে নিষেধ করবেন, যা অধিকাংশ পরিবারে হয়ে থাকে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাম আরেকজন সাহাবীকে এইরকম শুয়ে দেখলেন বুকে ভর দিয়ে, তখন বলেছিলেন ইন্না হাযিহি নাওমাতা ইউবগিযুহাল্লাহ, এইভাবে ঘুমানোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মনে করেন, অসন্তুষ্ট হন এর উপর, সুতরাং এইরকম ভাবে তুমি ঘুমাবে না। এইভাবে ঘুমাবার পূর্বে যেসব দোয়া রয়েছে, যেসব জিকির আজকার রয়েছে, ছেলে মেয়েদেরকে শুধু এমনি বই থেকে পড়িয়ে দিলে হবে না, বাস্তবে এগুলি যাতে করে তারা পালন করে, সেজন্য যখন ছেলে মেয়েরা ঘুমাতে যাচ্ছে তাদেরকে নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি সেগুলি পাঠ করেন এবং তারা পড়লো কিনা একটা করে পড়ান, কতটা মুখস্থ আছে, কোনখানে তারা ভুল করছে সেগুলি সংশোধন করে দেন। এইভাবে দুই দিন, চার দিন, দশ দিন, বিশ দিন যদি আপনি তাদেরকে অভ্যাস করিয়ে দেন, তাহলে তাদের নিয়মিত অভ্যাস হয়ে যাবে, বাস্তব পরীক্ষিত, এবং তারা সেই দোয়াগুলি, সেই সুরাগুলি, সেগুলি পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক ঘুমাবে। শোয়ার ক্ষেত্রে তাদেরকে শিখিয়ে দেবেন যে ডান দিকে কাত হয়ে ঘুমাইতে হয়, সেভাবে তারা ঘুমাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়াগুলি বর্ণিত রয়েছে সেগুলি পড়বে। ঘুম থেকে যখন উঠলো ছেলে বা মেয়ে, তখন আপনি ওই দোয়াটি পড়ে দেন, যে দোয়াটি ঘুম ভাঙার পরে পড়ে, তাহলে এই ছেলের অভ্যাস হয়ে যাবে। এইভাবে যখন কাজায় হাজাতের জন্য বাথরুমের উদ্দেশ্যে ছেলে মেয়েরা যাবে, তখন ওই দোয়াগুলি স্মরণ করিয়ে দেবেন। শুধু মুখস্থ করিয়া দেওয়া নয়, মুখস্থ করিয়েছেন ভালো কথা, তার সাথে সাথে স্মরণ করিয়ে দেন, যাতে করে ছোট্ট থেকে এই দোয়া পড়ার অভ্যাস হয়ে যায়। যখনই এই দোয়া পড়ার অভ্যাস হয়ে যাবে ছোট থেকে, তখন আর এগুলি ভুলে যাবে না, সারা জীবনের তার মজ্জাগত স্বভাবে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকল মুসলিমকে এই নীতিমালাগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শ মোতাবেক ছেলে মেয়েদের জীবনকে গড়ে তোলার তৌফিক দান করেন। বাথরুমে কিভাবে কাজায় হাজাত করতে হবে, হতে পারে আপনার ছোট ছেলে যদি না জানে, ডান হাত ব্যবহার করতে পারে, ডান হাত লজ্জা স্থানে দিতে পারে, সুতরাং বাম হাত দিয়ে নোংরা কাজগুলি করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয়, ডান হাত লজ্জা স্থানে লাগাতে হয় না, স্পর্শ করতে হয় না, এই বিষয়গুলি আপনি শেখাবেন। এইরকমই পানাহারের ক্ষেত্রে আপনি যেসব নিয়ম নীতি রয়েছে শিখাবেন। আপনি যখন যানবাহনে চড়ে যাচ্ছেন, গাড়িতে চাপছেন, তখন ছেলে মেয়েদেরকে গাড়িতে চাপলেই যে দোয়াগুলি পড়ে সেগুলি শিখাবেন। এইভাবে যখন আপনার ছেলে মেয়ে কোনো নতুন জায়গায় নামছে, ওই দোয়া শিখাবেন, যে এই দোয়া পড়লে আপনিও নিরাপদ থাকবেন, আপনার ছেলে মেয়ে পরিবারও নিরাপদ থাকবে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, সেই দোয়াগুলি মুখস্থ করিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, আমার আপনার ছেলেমেয়েরা দিনে কতবার বাড়ির মধ্যে প্রবেশ করে আর বাড়ি থেকে বের হয়, তাহলে বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেওয়াই অভ্যস্ত করবেন। আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে সালাম দেয় না, অন্যদেরকে সালাম দিবে কিন্তু বাবা মাকে সালাম দেয় না। আমাদের বাংলা ভাষা ভাষী সমাজের অবস্থা, বাড়িতে ঢুকলেই সালাম দিয়ে বাড়িতে ঢুকবে, বিনা সালামে যদি প্রবেশ করে ছেলেকে বা মেয়েকে থামিয়ে দেন, বলেন যে আবার প্রবেশ করো এবং সালাম দিয়ে প্রবেশ করো। এই দুই দিন চার দিন এগুলি ট্রেনিং করালে দেখবেন যে তার ইসলামিক চরিত্র গড়ে উঠবে। ঘরে আসতেই প্রথম সালাম দেবে, বিসমিল্লাহ বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেয়, ইয়াকুনু বারকাতান লাকা ওয়া আলা আহলি বাইতিকা, তোমার জন্য বরকতের কারণ হবে এবং তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদের জন্য বরকতের কারণ হবে। তাহলে আপনি বরকত পেলেন সালামের মাধ্যমে, আর আপনি সালাম দিন, আপনার ছেলে মেয়েরা সালাম দিক। এইভাবে যখন বাড়িতে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বলে যদি প্রবেশ করেন, তাহলে শয়তান তখন বলে যে এই বাড়িতে আমাদের বাস নাই রে, লা মাবিত লাকুম। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে এই লোক বিসমিল্লাহ বলেছে, আপনার ছেলে মেয়েরা যখন প্রবেশ করবে বিসমিল্লাহ বলতে শেখান, তাহলে বাড়িতে আর আপনার ছেলে মেয়েদের সাথে জিন শয়তান ইবলিস প্রবেশ করতে পারবে না, না পার্থিব দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে, না দিনের দিক দিয়ে ধর্মীয় দিক থেকে কোনো রকমের ক্ষতি সাধন করতে পারবে এই শয়তান। সুতরাং এগুলিতে অভ্যস্ত করেন ছেলে মেয়েদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আরো রয়েছে যে যখন খেতে বসছেন আপনি আপনার ছেলে মেয়েরা বিসমিল্লাহ বলে যখন খাবার শুরু করছেন বাড়িতে ঢোকার পরে, তারপরে খাওয়ার সময় বিসমিল্লাহ বলছেন, তখন আবার ওই শয়তানগুলি বলে, জিন শয়তান, যে ওয়ালা আশা, তোমাদের এখানে বাসন নেই, থাকারও জায়গা নেই এবং রাতের খাবারের ব্যবস্থা নেই, সুতরাং পালাও এখান থেকে, টান্দা অন্য কোথাও, তোমাদের থাকার জায়গা খোঁজো এবং খাবারের ব্যবস্থা করো। নবী করিম বলছেন, লা মাবিত লাকুম ওয়ালা আশা, এই লোক বা এর ছেলেরা এর মেয়েরা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলেছে, খেতে বসে বিসমিল্লাহ বলেছে, সুতরাং এই বাড়ি রাত্রি কাটাবার, আর না এখানে খাবারের কোনো ব্যবস্থা আছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবনের সার্বিক ক্ষেত্রে ছেলে মেয়েদের যখন লালন পালন করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজে কর্মে বরকত দেবেন, আপনার ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধিতে বরকত দেবেন। ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে আরেকটি বিষয় রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ছেলে মেয়েকে আপনি বীরত্ব শিখাবেন। শুধু শিক্ষা দিলেন কিন্তু বীর পুরুষ হলো না, কাপুরুষ তৈরি হলো, এমন যেন না হয়। আপনার ছেলে যাতে করে বীর পুরুষ তৈরি হয়, প্রয়োজনে যে কোনো রকমের কোরবানি দিতে প্রস্তুত থাকে, প্রয়োজনে যে কোনো রকমের ঝুঁকি নিতে তার সাহস থাকে, এই জন্য বীরত্ব শিখাতে হবে। এর জন্য প্রয়োজন রয়েছে যে উম্মতে মুসলিমার যারা বীর পুরুষ ছিলেন তাদের জীবনী তাদেরকে পড়াবেন। আপনি তাদেরকে এমন পাপিষ্ঠদের জীবনী পড়ান বা তারা পড়ে এমন কিছু পড়ে যে যারা ক্রিকেটের ময়দানের খেলাড়ি ছিল তাদের জীবনী জানে, তাদের নাম বৃত্তান্ত জানে, তাদের চরিত্রের কথা জানে, সুতরাং ওই রকমই চরিত্রহীন তৈরি হয়, তাদের চাল চলন ধরে। এই রকমই এমন লোক যারা পাপে ডুবে রয়েছে তাদের চরিত্র সম্পর্কে জানে, সুতরাং তাদের মতো আপনার আছে ছেলের কাটছাঁট হয়, তাদের মতো চলাফেরা, তাদের মতো লেবাস পোশাক, তাদের মতো চুলের কাটিং, এসব হয়ে থাকে। কিন্তু আপনি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আপনার ছেলে মেয়েদেরকে শোনাতেন বা পড়াতেন, আপনি যদি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি পড়াতেন শোনাতেন, আপনি যদি খালিদ সাইফুল্লাহর জীবনী যদি পড়াতেন শোনাতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি পড়াতেন শোনাতেন, এইভাবে অসংখ্য উম্মতে মুসলিমার সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে আইম্মায়ে কেরাম বিদ্যার ক্ষেত্রে, মেহনত পরিশ্রমের ক্ষেত্রে, ভালো জ্ঞানী পণ্ডিত হওয়ার ক্ষেত্রে, আলেম হওয়ার ক্ষেত্রে আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামদের জীবনী, তাদের মেহনত, তাদের পরিশ্রম, মুহাদ্দিসিনদের স্মৃতিশক্তি এবং তাদের যে দিনের খেদমত, এসব কথা যদি ছেলে মেয়েদেরকে শুনিয়ে রাখেন গল্পের আকারে, তাহলে আগ্রহের সাথে আপনার ছেলে মেয়েরা শুনবে এবং চরিত্রবান হবে, বীর পুরুষ হবে, উচ্চ আকাঙ্ক্ষা হবে এবং এই আকাঙ্ক্ষার সাথে সাথে মেহনত পরিশ্রম করতে অভ্যস্ত হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এসব বিষয়গুলি খেয়াল রেখে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন আর পরকালেও সম্মানিত করবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আম্বিয়া এবং রসূলগণের দোয়াগুলি করবেন, আরবি ভাষায় দোয়া করা জরুরি নয়, আপনি নিজের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেদেরকে সৎ করে দাও, ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করো, ছেলে মেয়েদের হায়াতে কাজে বিদ্যা বুদ্ধিতে বরকত দান করো, তাদেরকে সৎ করে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম যদি দোয়া করেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততিকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আপনি বলুন তো একজন মুসলিম হিসাবে আপনি কয়দিন এরকম দোয়া করেছেন যে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, আমার স্ত্রীকে নামাজি বানিয়ে দাও, আমার ছেলে মেয়েদেরকে নামাজি নিয়ে দাও, এরকম দোয়া কি কখনো করেছেন আপনি? যদি করে থাকেন তো বলুন আলহামদুলিল্লাহ। আর যদি এইরকম দোয়া করার এখনো তৌফিক না হয়ে থাকে, এখনো আপনার কাছে সময় সুযোগ আছে, আল্লাহ পাকের কাছে কিছু চান, আল্লাহ পাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, এবং এর পরেও যদি আপনার সংশোধন না হয়, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া না করেন, তাহলে ফালা ইয়ালু মান্না ইল্লা নাফসা, নিজেকেই তিরস্কার করবেন, নিজেকেই ধিক্কার দেবেন, এরপরে আর কারো উপর দোষ চাপাবার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৎ জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদের ছেলে মেয়েদেরকে সৎ জীবন যাপনের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলামী পরিবার গঠনে যেন তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ইসলামী সমাজ গঠনে যেন তৌফিক দান করেন, আমাদের জীবনের প্রতিটি স্তরে ইসলামী বিধি বিধানের বাস্তবায়ন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোড 48 গ্যালথরপে রোড, বার্মিংহাম UK, পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230 1, IBAN GB52 LOYD 3096340102419, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BZB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি, যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান, তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী, শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায়ে রাশেদীন, শুধু পিস টিভি বাংলায়। কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায়? খোলাফায়ে রাশেদীন কাল সন্ধ্যা 6টায় আপন সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।